فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. دبي থেকে আমাদের এক ভাই বলেছেন যে বাথরুমের ভিতরে উজু করার সময় বিসমিল্লাহ বলা এবং উজুর পরের দোয়া ইত্যাদি বলা যাবে কিনা। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত ভাই, সূরা হজ 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর ইহা এজন্য যে যারা যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করল, সম্মান করল, সে হলো তার অন্তরের তাকোয়া পুরুষত্ব, অর্থাৎ তার ভেতরে তাকোয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে। কাজে আল্লাহ রব্বুল আলমিনের নাম খুবই ইজ্জতপূর্ণ, খুবই সম্মান। সে আল্লাহর নাম বাথরুমে উচ্চারণ করা জায়েজ না, আল্লাহর নাম বাথরুমে নেওয়া কি নয়, জায়েজ নয়। তবে উজু করার প্রথমে বিসমিল্লাহ বলতে হয়। কেউ কেউ এটাকে মানে ওয়াজিব বলেছেন, আবার কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, কারণ হাদিসে এসেছে লা উযু আলিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ, যে ব্যক্তি উজুর প্রথমে বিসমিল্লাহ বলে না তার উজু হয় না। এই জন্য করে উজুর প্রথমে বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে। এখন যদি বাথরুমের ভেতরে যেখানে টয়লেট করা হয় এবং সেখানে যদি উজুরও ব্যবস্থা আছে, বাহিরে উজু করা সম্ভব না হয়, সেখানে যদি উজু করতে হয়, বিশেষ করে গোসল করার সময়, ফরজ গোসল করার সময় যদি উজু করার প্রয়োজন হয়, আপনি সেখানে বিসমিল্লাহ বলবেন। এ ব্যাপারে শেখ বিন বাজ এবং শেখ মোহাম্মদ বিন সালে আল সাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে আপনি মনে মনে বিসমিল্লাহটা বলতে হবে, অর্থাৎ অন্তরে আপনি জিকির করবেন। অনুরূপ ভাবে কেউ যদি মনে করেন স্বামী স্ত্রী মিলামেশা করছেন, এই মুহূর্তে আপনি দোয়া পড়তে ভুলে গেছেন, তবে অবশ্যই সেই দোয়া আপনাকে এই দোয়া সে সময় মনে মনে উচ্চারণ করতে হবে। তা টয়লেটের মধ্যে রয়েছেন, আপনি বিসমিল্লাহ বলেন নাই, আপনি বিসমিল্লাহ বলবেন। এই জন্য টয়লেটে ঢোকার পূর্বে আপনার যে দোয়া রয়েছে, হ্যাঁ বিসমিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ, এটা বলা জায়েজ। হ্যাঁ, এই বিসমিল্লাহ বলে কেউ যদি টয়লেটে প্রবেশ করে তাহলে শয়তানের চক্ষু কানা হয়ে যায়। হ্যাঁ, এমন ভাবে একটা হাদিস বর্ণিত রয়েছে তিরমিজিতে। কাজেই এরপরে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই কথা বলে টয়লেটে ঢুকলেন। টয়লেটে যদি গোসল প্রয়োজন হয় তাহলে সেখানে ফরজ গোসল করার সময়, উজু করার সময় বিসমিল্লাটা স্পষ্ট জবান দিয়ে না বলে আপনি মনে মনে বলবেন। অনুরূপ ভাবে কেউ যদি মনে করেন টয়লেট করতেছেন, এই সময় হয়তো নবীর নাম শুনলেন বাইরে থেকে, অথবা আজানের শব্দ শুনলেন, অথবা কেউ হাসি দিলেন, তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে না জবান দিয়ে, হ্যাঁ নবীর উপর দরুদও পড়া যাবে না, এগুলি করলে মনে মনে করতে পারবেন। তাছাড়া স্পষ্ট করে শব্দ করে বলা কি নাই, জায়েজ নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ব্যাপারে একটা হাদিস রয়েছে যে একদা এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেশাব করতেছিলেন, এক ব্যক্তি আল্লাহ নবীর পাশ দিয়ে গেলেন, হ্যাঁ ফাসাল্লামা আলাইহি, নবীকে সালাম দিলেন, ফালাম ইয়ারুদ্দু আলাইহি সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে সালামের উত্তর দেন নেই। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এবং অপর এক হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাজায় হাজত পেশাব করতেছিলেন, এমন সময় এক ব্যক্তি তাকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন না। এরপরে তিনি যখন তার হাজত শেষ করলেন, তারপর উজু করার পর তিনি সালামের উত্তর দিলেন এবং ওজর পেশ করলেন, আর বললেন তিনি যে আমি অপছন্দ করি যে উজু ছাড়া আমি আল্লাহর তোমার সালামের জবাব দেই বা এই আল্লাহর নামে উচ্চারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেহেতু সম্মানিত, এই হাদিসটিও আবু দাউদে, নাসাঈ, ইবনে মাজায় সহিহ সনদে বর্ণিত রয়েছে। কাজেই আপনার জবাব আশা করি পেয়ে গেছেন, আপনি উযু করার সময় বিসমিল্লাহ টয়লেটে স্পষ্ট করে বলবেন না, মনে মনে বলবেন। হাযা আল্লাহু আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।